نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال عليه الصلاة والسلام إن العبد المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا محترم حاضرین রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত ছোট একটা হাদিস পড়া হলো। কোরআনে কারিমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। মক্কার কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নামে বলতো, তো কেউ পাগল বলতো, কেউ কবি বলতো, বিভিন্ন নামে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে না, তারা যা আপনার ব্যাপারে বলে এগুলো কোনোটাই সত্য না, বরং আপনি আপনি তো মহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞেস করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। হযরত আয়েশা সেই প্রশ্নকারীকে বললেন যে আলাইসা তাকরাউল কুরআনা, তুমি কি কুরআন শরীফ পড়ো নাই? এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেই উত্তর দিতেছেন, কানা খুলুকুহু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কুরআন। কি অর্থ এটার? কুরআনে কারিমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের যে সকল গুণাবলী উল্লেখ করছেন যে আমার প্রিয় বান্দাদের মধ্যে এই এই গুণগুলো থাকে, যত সিফাত যত গুণাবলী আল্লাহ তাআলা কুরআনে কারিমে উল্লেখ করছেন, উল্লেখ করে এটা আমাদেরকে বুঝিয়েছেন যে এই গুণগুলো আমার কাছে পছন্দনীয়। সবগুলো গুণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ছিলেন কুরআনে কারীমের একটা বাস্তব নমুনা, জীবন্ত একটা নমুনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে এই বিষয়গুলো আমরা পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিবরণ তো অনেক সাহাবী দিয়েছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় থাকতেন একদম সারাক্ষণ যিনি তার কাছ থেকে আসছে একটু বিস্তারিত বিবরণ, তিনি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর থেকে নিয়ে দশ বছর টানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন এই হযরত আনাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এই বিষয়টা অন্যরা তো বুঝবেই, যেহেতু তিনি সারাক্ষণ হুজুরের সাথে ছিলেন, সেই হিসাবে ওনার বর্ণনাটা হবে সবচেয়ে বেশি স্পষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন বিভিন্ন সাহাবী যারা মদিনায় আগে থেকেই মুসলমান হয়েছিলেন তারা হুজুরের সাথে মোলাকাত করার জন্য আসছে। তো নবী আসছে, কত বড় সৌভাগ্য আমাদের, সবাই আসতেছে কিছু না কিছু হাদিয়া নিয়ে, উপহার নিয়ে, প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য মোতাবেক উপহার নিয়ে আসতেছে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা উম্মে সুলাইম, তিনিও তখন মুসলমান হয়ে গেছিলেন, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসছেন, ছোট্ট বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা, কতটুকু বয়স, 10 বছর মাত্র, ছোট্ট মানুষ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি ওনার ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসছেন হুজুরের কাছে, এনে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হুদাইমুকা, আপনার ছোট্ট খাদেম, আপনি গ্রহণ করেন তাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, আচ্ছা ঠিক আছে, আমার কাছে থাকবে সে। পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি হুজুরকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ তার জন্য আপনি একটু দোয়া করেন, উদুল্লাহ তার জন্য আপনি একটু দোয়া করেন। আমরা অনেক সময় কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে নিজেদের বাচ্চাদেরকে নিয়ে গেলে যেমন বলি হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, এই ওখান থেকে আসছে। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। এই চারটা কথা দিয়ে চারটা দোয়া দিছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, হে আল্লাহ আপনি তার ধন সম্পদে বরকত দেন এবং তার সন্তান সন্ততিতে বরকত দেন, দুইটা, ওয়া আতিল উমরা এবং তার হায়াতে বরকত দেন, হায়াত বাড়িয়ে দেন, হায়াত দীর্ঘ করে দেন, চার নম্বর ওয়াগফির যামবা তার গুনাহগুলো মাফ করে দেন। আর কি লাগে একটা মানুষের, চারটা দোয়া করছে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হুজুরের এই যে চারটা দোয়া করলেন যে তার মধ্যে তিনটা তো হইল দুনিয়াতে পাওয়া যায় মতো, সম্পদে বরকত দেন, তার সন্তান সন্ততিতে বরকত দেন, আর হায়াত দীর্ঘ করেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লাকাদ দাফানতু মিন সুলবি মিআতান ইল্লা ইসনাইন, আমি আমার সন্তান এত বেশি পরিমাণে হয়েছে, আল্লাহ এত বেশি বরকত দিছে যে আমার জীবদ্দশায় 98 জন সন্তানকে আমার দাফন করতে হয়েছে। আমি জীবদ্দ এত দীর্ঘ হায়াত আমি পাইছি যে 98 জন সন্তানকে আমার নিজের হাতে দাফন করতে হয়েছে, বেঁচে ছিল আরো কত, এই সন্তান সন্ততিতে এত বরকত হয়েছে, এত বরকত হয়েছে যে মারাই গেছে 98 জন ওনার জীবদ্দশায়। এটা তো হলো যে ওনার সন্তান সন্ততি কি পরিমাণ বরকত হয়েছে, সম্পদে বরকত। তিনি নিজেই বলেন ও আন্না সামারাতি লা তাহমিলু সানাতান মাররাতাইন, আমার বাগানে বছরে দুইবার ফল আসতো, অন্যান্যদের বাগানে যেখানে একবার ফল আসতো আমার বাগানে বছরে দুইবার ফল আসতো, এই সম্পদের বরকত। তিন নম্বর দোয়া ছিল যে ও আতিল উমরা, তার হায়াত বাড়াইয়া দেন। তো তিনি নিজেই বলেন লাকাদ বাকীতু হাত্তা সাইমতুল হায়াত, এত দীর্ঘ হায়াত আমি পাইছি যে আমার কাছে আর ভালো লাগতেছে না বেঁচে থাকতে, লাকাদ বাকীতু হাত্তা সাইমতুল হায়াত, এত দীর্ঘ হায়াত পাইছি যে আমার ভালোই লাগতেছে না বাঁচতে। এই তিনটা তো দুনিয়াতে আমি দেখে ফেলছি। এরপরে তিনি বলেন যে চতুর্থটার আশায় আছি, ও আর জোর রাবিয়া, চতুর্থটার আশায় আছি, চতুর্থটা ছিল ওয়াগফির যামবা, হে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। তো তিনি বলেন যে আমি রাসূল এই আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছি। এই যে আম্মা আমাকে দিয়ে গেছেন তখন আমার বয়স ছিল 10, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরেই আমি হুজুরের খেদমতে আসছি, তো মদিনায় তো 10 বছর ছিলেন, তো পুরোটা সময় আমি হুজুরের খেদমত করছি। একজন খাদেম সবসময় সাথে সাথে থাকবে, ছোট্ট খাদেম ঘরেই থাকতেন একেবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল এটার বিবরণটা হযরত আনাসের বিবরণ থেকে স্পষ্ট পাওয়া যায়। তিনি বলেন যে আমি দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করছি, লাকাদ খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করছি। এই দীর্ঘ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে উফ শব্দটা বলেন নাই, উফ একটু বিরক্ত হয়ে উফ বলা যায় এটা বলেন নাই, ফামা ক্বাল আলী কত উফ কখনোই বলেন নাই, কখনো কোন একটা কাজ আমার করার উচিত ছিল কিনা আমি সেটা করি নাই, হুজুরে কখনোই বলেন নাই এটা কেন করো নাই, কোন একটা কাজ আমি করে ফেলছি যেটা কাজটা করা ঠিক হয় নাই, হুজুরে কখনোই বলেন নাই এটা তুমি কেন করছো, ফামা ক্বাল আলী লিশাইইন ফালতুহু লিমা ফালতা, একটা কাজ আমি করে ফেলছি হুজুরে কখনোই আমাকে বলেন নাই এই তুমি এটা কেন করছো, ওমা কালালি লিশাইইন তারাক্তু লিমা তারাক্তা, একটা কাজ আমি করি নাই কখনোই বলে নাই এটা তুমি কেন করো নাই। আখলাকটা কেমন হলে এই অবস্থাটা হইতে পারে, ছোট মানুষ বাচ্চা মানুষ 10 বছরের একটা বাচ্চা হুজুরের কাজ করতে গেলে কত সময় কত ভুল হয়ে যেতে পারে, আখলাকটা কেমন হলে এই অবস্থাটা হইতে পারে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনোই মারেন নাই, কখনোই একটা কটু কথা বলেন নাই, মা দরাবানি দরবাতান কাত্তু ওয়ালা সাব্বানি সাব্বাতান কাত্তু, কখনোই আমাকে প্রহার করে নাই, কখনোই একটা কটু কথা বলেন নাই, এমনকি ওয়ামা আবাসা ফি ওয়াজহি, কখনো একটু চেহারাটা মলিন করে নাই। যে অনেক সময় আছে যে আমরা মারি না বাচ্চাদেরকে, কিন্তু চেহারাটা একটু একটু রাগ হয়ে যায়, এটাও কখনো হুজুরে করে নাই। ওলান তাহারানি, কখনো একটু ধমক দেয়নি আমাকে। বিশেষত কখনোই এমন বলা যায় না যে তিনি কখনোই কোনো অসংগত কাজ করে নাই, এটা তো কখনোই হইতে পারে না, ছোট মানুষ করতেই পারে এটা। তিনি বলেন যে কোন একটা কাজের নির্দেশ আমাকে কখনো হুজুরে দিছে, পরে স্বামী আমি সেই কাজটা করি না, একটু অবহেলা করছি, হুজুরে কখনোই আমাকে একটু ধমক দেয়নি। ওলা আমারানি আমরান ফাতাওয়া নাইতু ফাআতাবানি, এমন কখনোই হয় নাই যে আমি একটা কাজ করছি, একটা কাজ হুজুরে আমাকে করতে বলছেন কিন্তু আমি কাজটা করতে একটু অবহেলা করছি, হুজুরে ধমক দিছে, এটা কখনোই হয় না। এটা হলো আখলাক, রসুলের আখলাক, নবীর আখলাক। তিনি বলেন যে যদি কখনো কোন একটা ভুল করে ফেললাম, পরে পরিবারের অন্যান্য লোক আমাকে একটু ধমক দিতে চাইতো, হুজুরে বলতেন যে এই ধমক দিও না, দাউহু, ছেড়ে দাও তাকে, ধমক দিও না, তকদিরে থাকলে এটা হইতো, লাও কদ্দিরা লাকান। এটা হলো আখলাক। এখান থেকে আমাদের বহুত কিছু শিখার আছে। আমাদের তো খাদেম আছে, আমাদের তো ঘরের বুয়া আছে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন? কখনোই কখনোই হুজুরে ধমক দেয়নি, কখনোই ধমক দেয়নি, কখনোই ধমক দেয়নি। এটা তো খাদেমের সাথে হুজুরের আচরণ, অন্যদের সাথে এই হযরত আনাস তিনিই বলেন সারাক্ষণ হুজুরের সাথে থাকে, তিনিই তো দেখবেন এগুলো। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই দেখি নাই যে কেউ হুজুরের সাথে কথা বলতে আসছে আর সে নিজের থেকে যখন ফিরে গেছে এর আগে হুজুরে নিজের থেকে চেহারা ফিরাই নিছে। কেউ হুজুরের সাথে কথা বলতেছে আর তার চেহারা ফিরানোর আগে হুজুরে নিজেই চেহারা ফিরিয়ে অন্যদিকে চলে গেছে, এটা কখনোই আমি দেখিনি, কখনোই দেখিনি। কেউ হুজুরের সাথে মুসামা করছে, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তার হাত ইচ্ছে করে না ছুড়াইতো, হুজুরে কখনো ছুড়াইতেন না। চিন্তা করে দেখেন হুজুর কত ব্যস্ত, কত কাজ একজন নবীর থাকে, একজন রসুলের থাকে, কিন্তু দিলের প্রশস্ততা কি পরিমাণ হলে এই অবস্থাটা হইতে পারে। তিনি বলেন যে কখনো কেউ যদি রসুলের সাথে একটু কানে কানে কথা বলতে চাইতো, হুজুরে কান পেতে দিতেন, যতক্ষণ পর্যন্ত সেই লোক নিজের থেকে মুখ না সরাইতো, হুজুরে কান সরাইতেন না। কেমন আখলাক হলে এটা হইতে পারে? এই হযরত আনাস তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, তো মদিনায় যখন থাকতেন প্রায় সময় তো হুজুরে যুদ্ধে থাকতেন, জিহাদে থাকতেন, তো যখন মদিনায় থাকতেন তো প্রায় সময় দেখতাম যে ফজরের নামাজ পড়া হয়ে গেলে মদিনার ছোট ছোট বাচ্চা, গোলাম, বাদি, তারা পানির পাত্র নিয়ে আসতো, পানির পাত্র নিয়ে আসতো, যা আহু বি আনিয়াতিন ফিহিল মা, পানির পাত্র নিয়ে আসতো। তো আসতো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাতটা ভিজিয়ে দেবে, তো এই পানিটা বরকতের জন্য নিয়ে ব্যবহার করবে। তো হুজুর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমন কখনোই হতো না যে কেউ পানির পাত্র নিয়ে আসছে আর হুজুরের হাতটা ভিজাই দেয় নাই, কখনোই হইতো না। এটা বলে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রুবামা জাআহু ফিল গাদাতিল বারিদা, কখনো ওই ছোট ছোট মেয়েরা শীতের সকালে পানির পাত্র নিয়ে আসতো, শীতের সকালে, শীতের সকালে হোক, হুজুরের আখলাকটা দেখেন, ছোট বাচ্চাকে তাকে তো বলতে পারতো যে বাবা তুমি একটু পরে আসো, দুপুর বেলা আসো যখন রোদ উঠে যাবে, আর আরবের শীতটা কি অবস্থা। তো তিনি বলেন যে শীতের সকালেও যদি কোনো বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, একটা পানির পাত্র নিয়ে আসতো, ইল্লা গামা সাইয়াদাহু ফিহি, হুজুরের হাত ঢুকাই দিত, হাত ঢুকাই দিত। এটা ছিল নবীর আখলাক, নবীর আখলাক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যিনি হুজুরের স্ত্রী, অধিকাংশ সময় হুজুরের সাথে যিনি ছিলেন এবং হুজুরের যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বেশি বুদ্ধিমান মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি রেওয়ায়ত করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার কোনো খাদেমকে মারেন নাই, কখনোই মারেন নাই, মা দরাবা খাদিমান কাত্তু ওয়ালা ইমরাআহ, কাউকেই কখনো নিজ হাত দিয়ে প্রহার করেন নাই, কাউকেই না একেবারে, ইল্লা আই ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, হ্যাঁ যখন যুদ্ধের ময়দান হইতো, জিহাদ হইতো, তো সেটা তো ভিন্ন কথা, সেখানে তো মারতেই হবে কাফেরকে, কিন্তু এমনি স্বাভাবিকভাবে হুজুরে কখনোই কাউকে প্রহার করেননি। অন্যদের সাথে হুজুরের আচরণটা কেমন ছিল? একজন নবী কত মর্যাদা সম্পন্ন, কত ভাব নিয়ে থাকতে পারতেন তিনি, কত ভাব নিয়ে থাকতে পারতেন, কিন্তু সবার সাথে হুজুরের আচরণটা কেমন হইতো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ ডাক দিত হুজুরের ডাকে সাড়া দিতেন, যে কেউ হুজুরের সাহাবীদের মধ্যে যে কেউ হুজুরকে ডাকতো হুজুরে বলতে লাব্বাইক, মা দাআনি আহাদুম মিন আসহাবিহি ইল্লা ক্বালা লাব্বাইক। হুজুরের সাহাবীদের মধ্যে যে কেউ হুজুরকে ডাকতো যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় আসেন, বা ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার একটু কথা আছে, ঠিক আছে চলো, তার মানে এটা হুজুরের সারাক্ষণে অবসর থাকতেন, সবসময় সবার কথা শোনার জন্য প্রস্তুত থাকতেন, কত ব্যস্ত একজন নবী, কিন্তু নবীর আখলাক ছিল এটা। সব সাহাবীদের সাথে রসুলের আখলাক এমন ছিল, সবাই ভাবত যে আমাকে রসুল সবচেয়ে বেশি ভালোবাসে। চিন্তা করে দেখি যে আখলাক কিসের নাম, সবার সাথে রসুলের আচরণটা এমন হবে সবাই ভাববে যে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে, সবাই ভাবত, সবাই ভাবত একেবারে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক পরে মুসলমান হয়েছেন, খুব বুদ্ধিমান সাহাবী, তো তিনি মুসলমান হওয়ার পরেই কিছুদিন পরেই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ তো সবার সাথে এমন, সবাই এটা ভাবে যে আমাকে রসুল সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকে রসুল সবচেয়ে বেশি ভালোবাসে। মানে যেই সামনে আসে খুব হাসির সাথে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কেমন আছো, আবু বকর কেমন আছো, সবার সাথে হুজুর আচরণটা একদম একরকম। হুজুরের ভিতরে যত পেরেশানি থাকুক চেহারার মধ্যে সবসময় একটা হাসি হুজুরের ফুটে উঠত, সবসময় একটা হাসি। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি তিনি হুজুরের এই বিবরণটা দেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু ইল্লা তাবাসসাম, হুজুরে আমাকে যখনই দেখত একটা মুচকি হাসি দিত। তো এখন চিন্তা করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে কাফেররা সবসময় হুজুরকে হত্যা করার জন্য তৈরি, প্রতি দুই মাস অন্তর অন্তর একটা জেহাদের বাহিনী পাঠানো লাগতেছে, যুদ্ধের বাহিনী পাঠানো লাগতেছে, তো প্রতি দুই মাস অন্তর অন্তর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের জন্য বাহিনী পাঠাইতে হইতেছে, সেখানে রসুল কত ব্যস্ত, ভিতরে কত পেরেশানি উম্মতের জন্য, কিন্তু তারপর রসুলের আখলাকটা কেমন ছিল। যে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি তিনি বলেন যে হুজুর যখনই আমার সাথে দেখা হইতো হুজুরের মুচকি হাসি দিত। সাহাবীরা রসুলের জন্য যে ফেদা ছিল একবারে, কি জন্য ফেদা হবে না, কি জন্য ফেদা হবে না। তাহলে আমর ইবনুল আস তিনি মুসলমান হওয়ার পরেই হুজুরের আচরণটা দেখতেছে, যে যখনই ওনার সাথে দেখা হয় মুচকি হাসি দেয়, জিজ্ঞেস করে আমার কেমন আছো, বাড়ির হালাত ভালো, এই এইভাবে জিজ্ঞেস করতেছে। তো তিনি নিশ্চিত মনে মনে এই কথার একদম পুরো ইয়াকিন তার, যে আমাকেই হুজুরে সবচেয়ে বেশি ভালোবাসে, একদম ইয়াকিন, একদম ষোলো আনায় ষোলো আনা আমাকেই হুজুরে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার সাথে আচরণটা দেখে একটু ব্যতিক্রম হয়, ব্যতিক্রম মানে সবাই ভাবে ব্যতিক্রম, সবাই ভাবে যে আমার সাথে আচরণটা হুজুরের একটু ব্যতিক্রম। পরে তিনি একটু কৌতূহলী হয়ে, আচ্ছা হুজুরের কাছে একটু জিজ্ঞেস করি যে আসলেই হুজুরের সবাই সবচেয়ে বেশি ভালোবাসে কাকে, আমাকে কিনা, আমি যেটা মনে মনে ভাবতেছি আসলেই কিনা এটা। তো পরে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, এটা জিজ্ঞেস করলেন কেন, এটা জানার জন্য যে হুজুরে যদি বলে যে তুমি, তাহলে আরো বেশি নিশ্চিত হবে একেবারে। তো তিনি এই ধারণা নিয়েই জিজ্ঞেস করছে যে হুজুরে এই উত্তরটাই দেবে যে তুমি, আচরণটা সবসময় এমন দেখতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হুজুরের আচরণটা ছিল এত সুন্দর, সবাই এটা ভাবে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু বাস্তবে তো কিছু তারতম্য থাকবেই, যে কাউকে বেশি ভালোবাসে এরপরে এসে বাস্তব তো থাকবেই। যখন জিজ্ঞেস করে ফেলছে, এখন তো হুজুরের বাস্তবটাই বলতে হবে, তো হুজুরের জিজ্ঞেস করার পরে বললো যে আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নামটা প্রথমে বলছে, পরে তাহলে তিনি ভাবলেন যে তিনি পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, পুরুষদের মধ্যে। তো পরে তিনি ভাবলেন যে পুরুষদের কথা বললে আমার নামটা এক নম্বর আইসা পড়বে, তো পরে বললেন যে আবু বকর। এইভাবে আরো কয়েকজন সাহাবীর নাম জিজ্ঞেস করছে। পরে তিনি ভাবলেন যে আমি যদি বলতে থাকি তাহলে তো হুজুরের বাস্তব কথাটাই তো বলবে, শেষে আমার নাম্বার কোথায় জানে চলে যায়, এই জন্য এটা ভেবে পরে আর এক দুই তিনটা জিজ্ঞেস করার পরে এরপরে তিনি জিজ্ঞেস করা থেকে বিরত রয়েছে। এখানে আমাদের শিক্ষার যে বিষয়টা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ত থাকার পরেও হুজুরের সাগরিত বলা যায়, সবাই সাগরিত, সবাই হুজুরের অধীন, সবার সাথে রাসূলের আচরণটা এমন, সবাই ভাবতেছে আমাকেই রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। যাদের অন্তরে এই অবস্থাটা হবে, সবাই এটা ভাববে যে আমাকেই রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে, তারা রাসূলের হুকুম পালন করতে তাদের কোনো দেরি হবে, দেরি হবে হুজুর মুখের থেকে বের করতে দেরি, আর হুকুম পালন করার জন্য জান প্রাণ দিয়ে ফেলবে একেবারে। এই যে এই রেওয়ায়ত গুলো, এই হাদিস গুলো আমাদের কাছে আসছে কি জন্য, শুধু কি জানার জন্য, কখনোই তো না, বরং এই জন্য যেন আমাদের অধীনে কিছু মানুষ আছে, আমাদের অধীনে কিছু মানুষ আছে, ঘরে কিছু আছে, তারপরে আমাদের কর্মস্থলে প্রত্যেকের অধীনে কিছু কিছু মানুষ আছে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে। আমাদের ঘরে ছোট ছেলেরা আছে, মেয়েরা আছে, আমাদের ঘরের স্ত্রীরা আছে, মা বাবা আছে, তারপরে কাজের ছেলে কাজের বুয়া থাকে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া চাই, এটা শিখাবার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণগুলো করে দেখাইছেন এবং সাহাবায়ে কেরাম আমাদের উপর বিরাট এহসান করছেন, এগুলো আমাদের পর্যন্ত নকল করছেন। ছোট বাচ্চাদের সাথে রাসূলের আচরণটা কেমন কেমন হলে এই অবস্থাটা হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, নবী হওয়ার আগেও রাসূলের আখলাকটা এমনই ছিল। নবী হওয়ার আগেও হযরত যায়িদ ইবনে হারেসা একজন সাহাবী, তো তিনি 8 বছর বয়সে জাহিলি জামানায় 8 বছর বয়সে ওনার নানার বাড়িতে বেড়াইতে গেছেন আম্মার সাথে ইসলাম আসার আগে। তো 8 বছরের বাচ্চা যায়েদ আম্মার সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছেন। তো আগের জামানায় তো আরবদের মধ্যে লুট তারাজ এগুলো ডাকাতি হইতেই থাকতো একেবারে। তো নানার বাড়িতে গেছেন, তো যখন তিনি নানার বাড়িতে অবস্থান করতেছেন তখন ডাকাত দল ওই নানার বাড়ির এলাকাতে হামলা করছে। হামলা করে যা সামানপত্র নেয়া সব নিয়ে গেছে, আর ছেলে পেলে বাচ্চা টাচ্চা যা পাইছে, ওই জামানা যা রেওয়াজ ছিল সবাইকে গোলাম বান্দি বানায় নিয়ে গেছে। এখন তো হইল যে গুলি করে মেরে যায়, আগের জামানায় গোলাম বান্দির রেওয়াজ ছিল তো মানুষ ধরে নিয়ে দেখে নিয়ে গিয়া বাজারে বিক্রি করে দিত, গোলাম বান্দির রেওয়াজ ছিল। তো হযরত যায়িদ ইবনে হারেসা তিনি ওই ডাকাতদের হাতে ধরা পড়ে গেছেন, তো ওনাকেও নিয়ে গেছে। মক্কার তৎকালীন এক বাজার ওকাস যেখানে গোলাম বান্দি ইত্যাদি বিক্রি হইতো সেখানে নিয়ে ডাকাতরা তুলছে, গোলাম হিসেবে বিক্রি করে দিবে। পরে হাকিম ইবনে হিজাম যিনি পরবর্তীতে মুসলমান হইছেন, তো তিনি এই এই বাচ্চাটাকে কিনছে, 8 বছরের একটা বাচ্চা। তো কিনার পরে বাসায় নিয়ে আসছে, তো হযরত হাকিম ইবনে হিজামের ফুপি হলো খাদিজা, আমাদের আম্মি জান খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তো খাদিজা ছিলেন হযরত হাকিম ইবনে হিজামের ফুফি, তো তিনি ভাবলেন যে এই গোলামটা আমার ফুফিকে হাদিয়া দিয়ে দিই, তো গোলাম আবার হাদিয়াও দেওয়া যাইতো। তো তিনি এই যায়েদ ছোট্ট বাচ্চা ফুফিকে বললেন যে ফুফি এইটা আপনাকে দিলাম, আপনার খেদমত করবেন। তো সেই হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে গেছে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে, বিয়ের পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই যে গোলামটা যায়েদ এই গোলামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে দিছে, বলছে যে রাসূলুল্লাহ এটা আমি আপনাকে দিয়ে দিলাম, সে সারাক্ষণ আপনার সাথে থাকবে তো আপনার খেদমত করবে। নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা, তো হুজুরের সাথে থাকতেছে, তখন তো হুজুরের নবীও হয় নাই, তখন তো নবীও হয় নাই, বিয়ে তো হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত প্রাপ্তির আরো 15 বছর বাকি আছে। তো হযরত যায়েদ হুজুরের সাথে থাকতেছে, হুজুরে যেখানে যায় সঙ্গে থাকে, এইভাবে চলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন এটা বলাই উদ্দেশ্যটা। এই যে যায়েদ ছোট্ট ছেলে, তখন হয়তো ওনার বয়স 12-13 হয়ে গেছে, তো ওনার যে বাবা চাচা তারা কিভাবে যেন খবর পাইছে যে আমার ছেলে আমাদের ছেলেটাকে যে ডাকাতরা ধরে নিয়ে গেছিল, আমাদের ছেলেটা মক্কায় একজনের কাছে আছে, মক্কায় একজনের গোলাম হিসেবে আছে। তো তারা কিভাবে খবর পেয়ে এই হযরত যায়েদের আব্বা এবং চাচা মক্কায় আসছে, মক্কায় এসে খুঁজে বের করছে যে ছেলেটা কোথায়। পরে পেল যে মোহাম্মদ নামের একটা লোকের কাছে আছে, তখন তো নবী হয় নাই, তো পরে আয়েশা দেখ পেল হ্যাঁ আমাদের যায়েদ আমাদের ছেলেটা তার কাছে আছে। পরে হুজুরের কাছে ওই যায়েদের আব্বা এবং চাচা বলল যে আপনি যত বিনিময় চাবেন, যত অর্থ চাইবেন আমরা তা দেব, আমাদের ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, যত টাকা চাইবেন, যেহেতু আপনার গোলাম অতএব অর্থের বিনিময় ছাড়া তো আপনি দেবেন না, জানি এটা, যত টাকা চাইবেন দেব, আপনি মেহরবানি করে আমাদের ছেলেটা আমাদের কাছে ফিরিয়ে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা শুনেন, হুজুরে বলতেছে শোনো যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় তাহলে কোনো বিনিময় দিতে হবে না আমাকে, এমনিই চলে যাবে, আর যদি সে তোমাদের সাথে যেতে না চায় তাহলে তোমরা তাকে জোর করে নিতে পারবা না, আমিও তাকে তোমাদের সাথে যেতে দেব না, যেতে বাধ্য করবো না। তো এটা শুনে তো যায়েদের বাবা এবং চাচা খুব খুশি, কোনো বিনিময়ও লাগবে না, যায়েদ আমাদের সাথে যেতে চাইলে চলে যাবে, ছেলে তো যেতে চাইবেই। এবার যায়েদকে নিয়ে আসছে, এবার বাবা বলতেছে যে আব্বু চলো আমরা আসছি তোমাকে নেওয়ার জন্য, এতদিন তুমি গোলাম হিসেবে আছো, এখন আমাদের সাথে গেলে তুমি আজাদ হয়ে যাইবা, আব্বু চলো। এবার যায়েদ বলতেছে যে না আমি তো যাবো না, ছেলেটা বলতেছে যে না আমি তো যাবো না। বাবা আর চাচা অবাক হয়ে গেছে, আর কি বলো তুমি, এখানে গোলাম হিসাবে আছে একটা লোকের অধীনে, আর আমরা তোমাকে আসতে মুক্ত করার জন্য আর তুমি যাবে না আমাদের সাথে। দেখেন ছোট বাচ্চা বয়স কত হবে, আর 13-14 হবে, এমনই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, আদর, স্নেহ, মায়া, মমতায় এত বেশি প্রভাবিত হয়েছে যে নিজের মা বাবার কাছে যাবে না। ওনার হিসেবে তো তিনি অপরিচিতই, তো যায়েদের হিসেবে অপরিচিত একটা লোক না, তো অপরিচিত একটা লোকের আখলাক, আচার আচরণ, মায়া মমতা এত বেশি প্রভাবিত হয়েছে এখন নিজের মা বাবার কাছেও তিনি যেতে রাজি না। পরে বাবাকে উত্তর দিতেছে যে আমি আমার মনিবকে এমন পাইছি যে আমার এই মনিবের পরে আর কারো কাছে আমি থাকবো না, আমার এই মনিব তার আচার আচরণ আখলাক এত সুন্দর পাইছি যে আমার এই মনিবের পরে আর কারো কাছে আমি থাকতে রাজি না। তারপরে বাবা আর চাচা তারা নিতে পারতেছে না, পরে তাদের উপস্থিতিতে কোন কোন বর্ণনায় আসছে যে তাদের উপস্থিতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ছেলেটা তো বাবা আর চাচার সাথে যাইতে চাইতেছে না, এদিকে বাবা আর চাচার মনও খারাপ, এখন তাদেরকে খুশি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে নিয়ে কাবা শরীফে গেছেন। কাবা শরীফে গিয়ে সব অনেক কুরাইশ যারা ছিল ওই সময় লোকজন যারা ছিল সবার সামনে এলান করছে যে তোমরা সবাই সাক্ষী থাকো আমি যায়েদকে আজাদ করে দিলাম এবং আমার নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করলাম, পালক পুত্র বানিয়ে নিলাম। এতে করে বাবা চাচা খুব খুশি হয়েছে যে আমাদের ছেলেটা গোলামি থেকে মুক্তি পেল, আবার মক্কায় এরকম সম্ভ্রান্ত এমন একজন আখলাকি মানুষের ছেলে হয়েছে। বাবা চাচাও একদম পুরো আশ্বস্ত হয়ে গেছে, বাস চলে গেছে। ওই তখন থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আরবের লোকজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে ডাকত, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ বলতো, তিনি তো পালক ছেলে আর কি। পরবর্তীতে মদিনায় যাওয়ার পরে যখন কোরআনে কারিমে আয়াত নাযিল হয়েছে যে তোমরা উদউহুম লি আবাইহিম, পালক পুত্রদেরকে তাদের আসল পিতার নামেই ডাকবে, তখন থেকে আবার যায়েদ ইবনে হারেসা নাম হয়েছে। তো এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ নবুয়ত প্রাপ্তির পরে যত সুন্দর ছিল, নবুয়ত প্রাপ্তির আগেও এরকমই সুন্দর ছিল, তো কতটা সুন্দর হলে এই অবস্থাটা হইতে পারে যে একটা বাচ্চা অনুভূতি তার কতটুকু, কিন্তু মায়া মমতা আদর স্নেহ এত বেশি পরিমাণে সে পাইছে, বাবা মাকে ছাড়তে রাজি, রসুলকে ছাড়তে রাজি না। এতুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কথাবার্তা দিয়ে কত ভাবে যে আমাদেরকে উৎসাহিত করছেন আমাদের আখলাকটা যেন সুন্দর হয়, কত ভাবে যে উৎসাহিত করছেন আখলাক সুন্দর হওয়া। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে উত্তম কে, তোমাদের মধ্যে উত্তম সে যার আখলাক সুন্দর, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে উত্তম সর্বোত্তম সেই যার আখলাক সুন্দর, আখলাক সুন্দর। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আখলাকের চেয়ে ভারী কোন আমল হবে না, কিয়ামতের দিন সুন্দর আখলাকের চেয়ে ভারী আর কোন আমল হবে না। মা মিন আমালিন আসফাল ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক, এই যে সুন্দর আচরণ, সুন্দর চরিত্র। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়ান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদাল মুমিন লা ইউদরিকু বি হুসনি খুলুকিহি দারাজাতাল ক্বাইমিস সাইম, যে একজন বান্দা সে সারাদিন রোজা রাখে, আবার সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, সে সারাদিন রোজা রেখে সারা রাত নফল নামাজ পড়ে যতটুকু স্তর সে অর্জন করবে আল্লাহ তাআলার কাছে যতটুকু পৌঁছবে, আরেকজন শুধু তার আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, এই সুন্দর চরিত্রের দ্বারাই অপরজন রোজা না রেখে রাতের বেলা নামাজ না পড়েই অতটুকু মর্যাদায় পৌঁছে যাবে। তো একটা লোক সে তার আখলাক সুন্দর, এই সুন্দর আখলাকের দ্বারা অপর আরেকজন লোকের নামাজি, খুব পরহেজগার, রোজাদার, তার মর্যাদা সে পৌঁছে যাবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের বদৌলতে বেশি পরিমাণে মানুষ জান্নাতে যাবে, কোন আমল এমন যে আমলের বদৌলতে বেশি পরিমাণে মানুষ জান্নাতে যাবে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন আমলটাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন কি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, তাকওয়া আর হলো সুন্দর চরিত্র। এই তাকওয়া আর হুসনুল খুলুক সুন্দর চরিত্র। তো তাকওয়া কি জিনিস, তাকওয়ার সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা, যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে বারণ করছেন সেই কাজগুলো থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। আর হুসনুল খুলুক হলো আমার দ্বারা কেউ যেন কখনোই কষ্ট না পায়, কেউ যেন কখনোই কষ্ট না পায়। হুসনুল খুলুক, এই সুন্দর আখলাক, সুন্দর আখলাকের ব্যাখ্যাটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সুন্দর চরিত্র, যেটা বাংলা বলি সুন্দর চরিত্র, এটার ব্যাখ্যাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বলেন যে সুন্দর চরিত্র হুসনুল খুলুক এটার মানে হলো তালাকাতুল ওয়াজহি ওয়া বাযলুল মারুফ ওয়া কাফুল আযা, তিনটা শব্দ বলেন, তালাকাতুল ওয়াজহি, বাযলুল মারুফ ওয়া কাফুল আযা। সুন্দর চরিত্র হলো চেহারার মধ্যে সবসময় একটা হাসির ভাব রাখা, হাস্যোজ্জ্বল চেহারা রাখা, এক। দুই নম্বর হলো বাযলুল মারুফ, অন্যকে আনন্দ দান করা, অন্যকে উপকার করা, দুই। তিন নম্বর, এটি হলো সবচেয়ে মেন, কষ্ট না দেওয়া, কাউকে কখনোই কষ্ট না দেওয়া, এটা হলো মূলত আখলাক। এটাকেই বলে বলে আখলাক, চরিত্র। আমাদের বুজুর্গ হযরত থানভী রাহিমাহুল্লাহ, নামটা আমাদের প্রায় জানা আছে, সবারই জানা আছে, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই আখলাক, আখলাক কাকে বলে? এই যে আমরা বলি যে আখলাক, ওই লোকটা খুব বা আখলাক, আখলাকের ব্যাখ্যাটা কি? হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আখলাক কি হাকিকত ইয়ে হ্যায় কি হামসে কিসি কো কিসি কিসম কি ইজায়ে জাহিরি ইয়া বাতিনি হুজুর ইয়া গাইবত মে না পৌঁছে, এত জামে সমৃদ্ধ সংজ্ঞা আখলাকের হইতে পারেন। তিনি বলেন যে আখলাক, যেটা হাদিসে এত গুরুত্ব দেওয়া হইতেছে, আখলাক আখলাক, সেটার অর্থ হইল আখলাক হইল যে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, হামসে কিসি কো কিসি কিসম কি, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, শারীরিক কষ্টও না মানসিক কষ্টও না। দেখেন হযরতের কথাটা কতটা ব্যাপক, একটা অংশ বাদ থাকবে না এটার থেকে। আখলাক হল যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কেউ না একেবারে, শারীরিক কষ্টও না মানসিক কষ্টও না। ইজায় জাহিরিয়া বাতিনি হুজুর ইয়া গাইবত মে, আমার উপস্থিতিতেও না আমার অনুপস্থিতিতেও না, তাহলে আমার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, শারীরিক কষ্টও না মানসিক কষ্টও না, তার উপস্থিতিতেও না তার অনুপস্থিতিতেও না। এই একটা অবস্থার নাম হলো আখলাক, এই একটা অবস্থার নাম। সবার সাথে আমার আচরণটা এমন হবে যে কেউ আমার দ্বারা কোনো রকমের কষ্ট পাবে না, কোনো রকমের কষ্ট পাবে না, এটার নাম হলো আখলাক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এত বেশি ভাবে আমাদের উৎসাহিত করছেন। সময় ফুরিয়ে আসছে, কথাটা অসমাপ্ত রেখেই শেষ করতেছি, একটা হাদিস বলে বাকি কথাটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় হবে কে এবং আমার সবচেয়ে কাছের হবে কে, এটা হুজুর ব্যাখ্যা দিতেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে বেশি কাছের হবে আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর, যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর তারা আমার কাছের হবে, আমার প্রিয় হবে, আমার প্রিয় হবে। আর এর বিপরীতে ওয়া ইন্না আবগাযাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি দূরের, আমার সবচেয়ে বেশি অপ্রিয় হবে কারা? আস-সারথারুন আল মুতাশাদ্দিকুন আল মুতাফাইহিকুন, দুইটা শব্দ বলছেন, তিনটা শব্দ বলছেন, অর্থ হলো দুইটা, আমার সবচেয়ে বেশি অপ্রিয় হবে এবং আমার সবচেয়ে বেশি দূরের হবে কারা? যারা কথা বেশি বলে, কথা বেশি বলতে গিয়ে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে ফেলে, এক। দ্বিতীয় হলো যারা অহংকারী, অহংকার, যাদের ভিতরে অহংকার আছে, অহংকারী মানুষ কখনোই আখলাক ওয়ালা হইতে পারে না, অসম্ভব ব্যাপার একেবারে, সে ছোট বাচ্চাদেরকে সহ্য করতে পারে না, নিজের চাকর বাকরদেরকে সে মানুষের কাতারি অনেক সময় রাখে না যদি ভিতরে অহংকার থাকে। অহংকারী মানুষ সে মানুষের সামনে হাসতে পারে না, তার মুখে মুচকি হাসি আসেই না একেবারে, আসেই না একেবারে। এটার বিপরীত হলো বিনয়, বিনয়, বিনয়ী ব্যক্তি আখলাক ওয়ালা হয়, অহংকারী সে বদাখলাক হয়। যতই দাবি করতে পারে, আমরা হয়তো বলতে পারি যে অমুকে একবার ফুলের মতো চরিত্র, তার আখলাক, তার চরিত্র ফুলের মতো একেবারে বলতে পারি, কিন্তু বাস্তবে যেটাকে চরিত্র বলে এটার সাথে তার কোনো সম্পর্ক নেই। যতটুকু কথা বলা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।